যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক বলছেন, যেটা আমার প্রতি খুতবাতেই বলি, খুতবাতুল হাজাদের সর্বশেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কউলু কওলান সাদীদা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো, তাহলে কি হবে? ইউসলাহ আলাইকুম আমালাকুম, তোমাদের কাজকর্মগুলো সব সুন্দর হয়ে যাবে। ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ওমা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর সে মহর সাফল্য লাভ করে। সূরা আহজাবের এই আয়াতের আলোকে আমরা আজকে আমরা একটা কঠিন বিষয় বেছে নিয়েছি, যদি এর একদিন পরও আর আমরা না বাঁচি, অন্তত এই হক কথাটুকু বলার জন্য আল্লাহর কাছে নেকি পাবো। সেটা এই, কয়েক হাজার বছরে হারিয়ে যাওয়া রোমান লেডি জাস্টিস থেমিসের দেবী প্রতিমা আজকে বাংলাদেশের হাইকোর্টের ললাটে টাঙ্গানো হয়েছে। খুশি হলেন নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর চেয়ে আমাদের মরে যাই ভালো। মূর্তি পূজারের দেশ হিন্দুস্থানের হাইকোর্টের সামনে যে দেবী প্রতিমার স্থান হল না, মূর্তি ভাঙ্গা মুসলমানের দেশ বাংলাদেশের হাইকোর্টে সেই প্রতিমার স্থান হল, এরপরও আমরা চুপ করে থাকলে আল্লাহ কি ক্ষমা করবে? এজন্যই হক্কাতে বলে যাচ্ছে, কালকে পুলিশ অ্যারেস্ট করলে চলে যাবো জেলখানে, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ নিজেই বলছেন, তোমরা হক কথা বলো, সত্য কথা বলো, আমি তোমাদের ব্যবস্থা করে দেব। এটাই আমাদের দায়িত্ব। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ 27তম বার্ষিক তবলিগ ইজতেমা রাজশাহীতে অনুষ্ঠিত হবে। এই মসজিদে তখন জায়গা পাবো না, যদি এক সপ্তাহ না বাঁচি তখন তো ইনশাআল্লাহ বলবই তোমাকে, আজকে আমাকে কথাটা বলে যেতে হবে। কারণ যদি আমরা হাইকোর্টের বিরুদ্ধে মামলা করি, তো হাইকোর্টের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল যিনি, তিনি স্বয়ং ওর পক্ষে সাফাই গাচ্ছেন, তোমার মামলা কে শুনবে? বুঝতে পারছেন না? 17 কোটি মানুষের যিনি সর্বোচ্চ আইন কর্মকর্তা, তিনি যখন মূর্তির পক্ষে সাফাই গাচ্ছেন, এই দেশের প্রধান বিচারপতি যখন নিজেই হিন্দু মূর্তি পূজারী, সেখানে আমি আর আপনি যদি মামলা করি, সে মামলা শুনবে কে? বুঝতে পারছেন? এখন তিনি বলছেন ওটা মূর্তি না, ওটা ভাস্কর্য, কি চমৎকার, সাত অন্ধের হাতি দেখার মতো। অন্ধরা তো হাতি দেখে না, কেউ বলে ওটা খাম্বার মতো, কেউ বলে ওটা পাখার মতো, কেউ বলে ওটা সাপের মতো, এসব বলে না। তা আমাদের আইন কর্মকর্তা অন্ধ হয়ে গেছে চোখটা এখন, নামে আলহামদুলিল্লাহ মুসলমান মানুষ, জানে না এরা কোন জাতির, এরা কবরে যাবে না শ্মশানে যাবে আল্লাহই ভালো জানে, নাকি হাওয়ায় উড়ে যাবে তাও বুঝি না। কবরে গেলে তো মূর্তি চেনাই লাগবে, তাই না? আর শ্মশানে গেলে মূর্তি পূজা করা লাগবে, কোনোটাই না, নাম তো মুসলমান। এটা আজীব ব্যাপার, পৃথিবীর কোন কোন দেশে নাকি এটা আছে, কোথায় আছে তার নাম উনি বলেননি। ওতে আমাদের থাকলে সমস্যাটা কোথায়? সমস্যা উনি টের পান না, সমস্যা আকিদায় সেটা উনি বুঝেন না। হতভাগা শিক্ষিত মানুষেরাই, এরা কি নাস্তিক না আস্তিক না কি স্তিক আল্লাহ ভালো জানে। মল্লিত দক্ষিণ প্লাজা জানাজা হয়, একটা সংসদ বানিয়েছে, নামই হলো জানাজা করার জায়গা, জীবনে কোন জানাজা দোয়াও জানে না, কিন্তু হিন্দু মুসলমান সবকে জানাজা দাঁড়ায়। যাই হোক, বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কথা, 1948 সালে ঢাকা হাইকোর্ট প্রথম স্থাপিত হয়েছে, তখন থেকে ছিল দাড়িপাল্লা, কোনোদিন এর বিষয়ে কেউ কোনো কথা বলেনি। হঠাৎ এমন কোন কারণ ঘটল যে সেখানে উঠল মূর্তি, তার ডান হাতে তরবারি, বাম হাতে দাড়িপাল্লা, দাঁড়িয়ে আসছে ভীষণটাকে নগ্ন মূর্তি, চোখের উপরে আবার পর্দা দিয়ে দিয়েছে। কারণ উনি ব্যাখ্যা দিচ্ছেন আইন অন্ধ, তিনি ন্যায় বিচার করবেন। ওটা কি কথা বলতে পারে মূর্তি? এতে সে দূর অতীতের কথাই মনে আসছে বারবার, 950 বছর ধরে নূহ আলাইহিসসালাম তার কমকে বুঝিয়েছিলেন, তারা বুঝে নাই। তাই দুঃখ করে আল্লাহ পাকের কাছে নালিশ করছে নূহ আলাইহিসসালাম, যে ভাষায়, ওই ভাষাটাই আজকে আপনাদের সামনে শুনালাম। ক্বাল নূহুর রব্বে ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া বালাদুহু ইল্লা খাসারা। নূহ বলল, রব্বে হে আমার প্রতিপালক, ইন্নাহুম আসাউনি, ওরা আমার অবাধ্যতা করল, ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া বালাদুহু ইল্লা খাসারা, আর অনুসরণ করলো ওই বস্তুর যা তাদের সম্পদে বা তাদের পরিবারে কোনো প্রবৃদ্ধি দান করে না। মূর্তি রাখলে কি আমাদের স্বাস্থ্য ভালো হবে? ওই কারো টাকা পয়সা বাড়বে? কিছুই না, কিন্তু রাখতে হবে। কেন রাখতে হবে? যুক্তি নেই, এমনি জিদ। তাই মুসা দুঃখ করে আল্লাহ কাছে বলছে, ইন্নাম আসাওনি, ওরা আমার অবাধ্যতা করলে আল্লাহ, তুমি এর ফয়সালা, আমি পারলাম না। 950 বছর দু একটা দিন মনে করেন নাকি? একবারের বেশি তিনবার বলি আমরা, আর এই বেচারা জীবন ধরে মানুষকে নসিহাত করেছে, কেউ তার কথা শোনেনি। অত্যাবু মাল্লাম ইয়াজিদুহু মালুহু ওয়া লাদুহু ইল্লা খাসারা, ও মাকারু মাকরান কুব্বারা, তার অত্যন্ত বড় চক্রান্ত করেছে, এত যুক্তি দিচ্ছে যে আমি ঠেকাই পাচ্ছি না, এতই যুক্তি এরা জানে, এটা একটু ওয়া কখা শিখছে তো, বুদ্ধি খুব বেশি হয়ে গেছে। নূর মতো নবীকে পর্যন্ত বুদ্ধি দিয়ে ঠকানোর চেষ্টা করছে, তেমন মাকারু মাকরান কুব্বারা, ছোটখাটো চক্রান্ত ওরা করছে না, বড় ধরনের চক্রান্ত করছে আমার বিরুদ্ধে। আর তারা কি বলছে নেতারা? অকালু লা তাজারুন্না আলিহাতাকুম ওয়ালা তাজারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুআউ ওয়ালা ইয়াকুস ইয়াউক ওয়া নাসরা ওয়াকাদ আদাল্লু কাসীরা ওয়ালা তাজিদুল জালিমিনা ইল্লা খাসারা। হে আল্লাহ, ওরা বলছে, এই আমার কম, তোমরা তোমাদের উপাস্য দেবতাগুলি একটা ছেড়ে দেও না, খবরদার, পাঁচজন শ্রেষ্ঠ উপাস্য দেবতা ওয়াদ সুয়া ইয়াকুস ইয়াউক নাসর, এদের কোনো অবস্থা ছিল না। মুসা যা বলে বলুক গা। তাই মুসা দুঃখ করে বলছেন, এরা সেরেপ ধ্বংসই ডেকে নিয়ে আসছে, কিছুই বৃদ্ধি করছে না, খালি ধ্বংসই বৃদ্ধি করছে, ক্ষতি বৃদ্ধি করছে। এরা আল্লাহ জবাব দিচ্ছেন, মিম্মা খাতিআতিহিম উগরিকু, ওদের এই কঠিন পাপের কারণে উগরিকু, ডুবিয়ে ধ্বংস করলাম ওদের কামাশাপ। নূহের প্লাবনের গল্প শুনলেন? একটা বাইসে ছিল, ও 40 জন পুরুষ, 40 জন নারী, 80 জন লোক বেঁচে গেল, আর পুরো লক্ষ লক্ষ মানুষ সবগুলো আল্লাহ ডুবাই মেরে ফেলছে, সবগুলো অগ্রে কু শেষ একেবারে। শুধু তাকেই, তাতেই আমি শান্ত হই নাই, উদখিলু নারা, এরপর তাদের কবরের আগুনে পুড়িয়ে সেখানে আর কষ্ট দিয়েছে। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, সেখানে গিয়ে তারা আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি, পাবো না কোনো কালে। শিরকের এই মহাপাতক যখন কোন দেশে স্থান গেড়ে বসে, মানুষ যখন কোনই প্রতিবাদ না করে, তখন আল্লাহর পক্ষ থেকে এমনি করে ব্যাপক গজব নেমে আসে। নূহের সঙ্গে গোপনে গোপনে 40 জন লোক ইসলাম কবুল করেছে, তাদেরকে টের পানি ভয়ে, নেতাদের অত্যাচারে ভয়ে, সেই 40 জনকে কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন আর সবগুলিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বাংলার জমিনে আদালতের মাথা যখন শিরকের শিখণ্ডে দাঁড়িয়ে গেছে, তখন যদি বাংলার আলেম সমাজ, সাধারণ মুমিন সমাজের কথা না বলে, আমাদেরকেও অবশ্যই আল্লাহ গজবে ডুবে ধ্বংস হয়ে যেতে হবে, কেউ ঠেকাতে পারবে না। এজন্য জাতিকে আমরা সাবধান করছি, এই মূর্তি হটানোর চেষ্টা করে সবার আগে, এটা আমাদের ফরজ দায়িত্ব। নূহ হল পৃথিবীর প্রথম রসুল, এগুলি বলছি 10,000 বছর আগের ইতিহাস। চলে আসুন তারপরে নবীদের পিতা ইব্রাহিমের যুগে, তিনি তার কওমকে ডেকে বললেন, একই মূর্তি পূজা চলছে, ধ্বংস হয়নি, শেষ হয়নি। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, আল্লাহ পাক তার নবী মোহাম্মদকে বলছেন, হে মোহাম্মদ, তুমি তোমার কওমকে শোনাও ইব্রাহিমের ঘটনা। এখন নবী মোহাম্মদ নাই, আছি আমরা তার মিসকিন ওয়ারেস, আমাদেরই দায়িত্ব এগুলো আপনাদের শুনিয়ে দেওয়া। অতলু আলাইহিম নাবা ইব্রাহিম, তুমি তেলাওয়াত করে শোনাও, পাঠ করে শোনাও মানুষের কাছে ইব্রাহিমের ঘটনা। কি সে যখন ইব্রাহিম তার বাপকে এবং তার কওমকে বলল, তোমরা কার উপাসনা করো? قالوا نعبد اصناما فنزلوا لها عاكفين, তারা বলল আমরা মূর্তি পূজা করি, আর সারা সবসময় তার সামনে আমরা সশ্রদ্ধ দাঁড়িয়ে থাকি, শ্রদ্ধা বসে সেখানে দাঁড়িয়ে থাকি। আমরা কি করি দেখেন না, যত যত শিক্ষিত লোক, এদের মধ্যে মূর্খ আর দুটো নেই, ধর্মের ব্যাপারে শিক্ষিত লোকরা একবার গোমূর্খ। আপনারা কেউ দুবার 2 মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করেছেন? যত মুসলিল আছে খুঁজলে একটা বোধ পাওয়া যাবে না। কিন্তু যদি এখানে কোনো সরকারি কর্মকর্তা থাকে বা কোনো প্রফেসর থাকে, আমার মতো পাগল, তাহলে নিশ্চয়ই কখনো না কখনো কোন এক অকেশনে দাঁড়াতে হয়েছে 2 মিনিট। যদি প্রিন্সিপালের হুকুম, উপরওয়ালার হুকুম, দাঁড়াতে হবে। আমি ওর আস্থাকালটির ডিনকে জিজ্ঞেস করেছিলাম, সবাই দাঁড়াইছে, আমি মিসকিন বসে আছি, এটা পাগলাম না একটা? যখন সব বসে গেল, আচ্ছা আপনারা তো দাঁড়ালেন, কেন দাঁড়ালেন? ডিনেরও কথা নেই, প্রফেসরদের কারো মুখে একটা কথা নেই। আবার বললাম, আমাকে বলতে হবে, আমি একজন মেম্বার আপনাদের ফ্যাকাল্টির, বলুন কেন দাঁড়ালেন, বলতে হবে, না বললে আমি ছাড়ছি না, কোন এজেন্ডা চলবে না এখন। কেউ কথা বলে না। আরে আরে বাবা, ডিনে ওরা হেলা দিতে পারছে, ও তো আরো বিবাদে পড়ে গেছে। তখন আর একজন বলতেছে, ইসলাম হিস্ট্রির প্রফেসর বলছে, গালেব ভাই আসলে এটা হচ্ছে ট্র্যাডিশন। আমাদের কিসের ট্র্যাডিশন, হিন্দু ট্র্যাডিশন না নাস্তিক ট্র্যাডিশন না ইসলামিক ট্র্যাডিশন, বলেন, আপনি ইসলাম হিস্ট্রির লোক, আর কথা চলছে চলবে। ফানাজাল্লাহ আকিফিন, 4,500 বছর আগে ইব্রাহিমের কওম ঠিক যে ভাষা ব্যবহার করেছিল, আজকের উচ্চ শিক্ষিত ভদ্রলোকের একই ভাষা বলছে, ফানাজাল্লাহ আকিফিন, বল ওয়াজাদনা আবা আনা কাজা লাকা ইয়াফালুন, বাপদাদাকে দেখে সে এমনি করেছিল, তো আমরা করছি, তাই হচ্ছে না? ট্র্যাডিশন মানে কি? ওর বাংলা আরবি বলতে এটাই তো হয়। যারা কোনো কিছু না বলে অন্ধের মতো অনুসরণ করে, এদের মতো মূর্খ আর দুটো আছে? শিক্ষিত লোক সেই হিসাব করে কথা বলে, হিসাব করে কাজ করে, এরা ডিগ্রিধারে মূর্খ, এদের বিবেকের কিছু ধাক্কা লাগে না। এরা এই জাতির নায়ক, রাষ্ট্রের শ্রেষ্ঠ আইন কর্মকর্তা বলে কিনা, কিছুই না, এগুলা এটা তো একটা ভাস্কর্য, কে বলেছে এগুলো মূর্তি? উনি চেনেন না নারী কাকে বলে, পুরুষ কাকে বলে? এই কানা মানুষগুলো হচ্ছে দেশের শ্রেষ্ঠ আইন কর্মকর্তা। দেখেন মিলান আপনি, নূহ আলাইহিস সালাম কওমের কথা শুনলাম, এবার ইব্রাহিম শুনলেন, ইব্রাহিমকে কি জবাব দিয়েছে, শেষে ইব্রাহিম দুঃখ করে বলছে, আতাবুদুনা মা তানহেতুন, আল্লাহু খালাকাকুম ওয়ামা তাআমালুন, হে আমার কওম, নিজে হাতে তোমরা মূর্তি গড়ো আর তার কাছে গিয়ে ইবাদত করো, অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমার যাহা কিছু কাজ করো দুনিয়ার সকল সৃষ্টিকর্তা তো তিনি, কথা ঠিক বলে নেই? মূর্তি গিয়ে আল্লাহ গড়ায় নাকি? তো নিজেরাই বানায়, আবার তার কার সামনে গিয়ে ও যত দেশে যত ফুল আছে ফুল আর থাকলো না। এই এক মাসে বলে 8 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে আমাদের খালি যশোরে কিউটের নাম যেখানে হয় গদখালী, আরে সুবহানাল্লাহ, ওখানে যদি এত ফুল হয় তা আমাদের মাদ্রাসার সামনে এখানে কত ফুল বিক্রি হয়েছে আল্লাহ ভালো জানে। ফুলগুলো আল্লাহ বানিয়েছিল সৃষ্টির নৈপুণ্য সবার বান্দা জানুক, ফুলের সৃষ্টিকর্তা আল্লাহকে এবাদত করুক। আর আমরা ফুলগুলো নিয়ে শিরকের আড্ডাখানায় ব্যয় করছি, হতভাগা মুসলমান, তোমাকে কৈফিয়ত দেওয়া লাগবে না? সব চেষ্টায় ব্যর্থ হয়ে এবার ইব্রাহিম তার নিজের সন্তানদের ওসিয়াত করছে, রব্বাইন্নাহুন্না আদাল্লা কাসীরা মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আগে তো সন্তানদের বলেছে আল্লাহ কাছে, রব আজনুবনি ওয়াহালি আন নাবুদাল আসলাম আসনাম, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে এই মূর্তি পূজা থেকে বাঁচাও। বলার পরে তিনি বলছেন রব্বে ইন্নাহুন্না আযল্লালনা কাসীরা মিনান নাস, এই মূর্তিগুলো অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। অতএব হে আল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি আমার অনুসরণ করল সেই আমার দলভুক্ত, আমার আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যে ব্যক্তি আমার অবাধ্যতা করল আল্লাহ তুমি হলে ক্ষমাশীল দয়াবান। ভাষা কত চমৎকার, তুমি তা ধ্বংস করে একথা কিন্তু বলছে না, তুমি তো ক্ষমাশীল, ক্ষমা করলে করতে পারো, কিন্তু অবস্থাটা হচ্ছে এই। ইব্রাহিম কতদিন বেঁচে ছিলেন? প্রায় 200 বছর। এতদিন ধরে উনি দাওয়াত দিয়েছেন, কেউ কথা শোনেনি, শুধু নিজের স্ত্রী সারা এবং ভাতিজা লুত ছাড়া আর কেউ প্রকাশ্যে ইসলাম কবুল করে নাই, সরকারের ভয়ে, নমরুদের ভয়ে। এটা হলো ইব্রাহিমের ঘটনা। এবার আসেন আমরা এগিয়ে যাই, মুসার ঘটনা তো আপনারা জানেন, মুসার আর ফেরাউনের লড়াই তো আপনারা শুনছেন, ফেরাউন ডুবি মরল, মুসা মুক্তি পেলেন, মুসা শুক্রিয়াতান আশুরা শ্যাম রাখলেন, কম তার সঙ্গে শ্যাম রাখল। এবার ওনারা চলেছেন শামের দিকে, অর্থাৎ যাকে আমরা এখন বাতুল মকদ্দাস বলছি, সেদিকে এগিয়ে আসছেন। মিশর থেকে শাম আসতে যে রাস্তা নিজেরা ধারণা করে নেন আধুনিক যুগের লোকসব। মাঝখানে দেখলো একদল লোক মূর্তি পূজা করছে, খুবই জাঁকজমক। এই দেখে এই বনু ইসরায়েল বলছে, ইয়া মূসা ইজআলনা ইলাহান কামা লাহুম আলিহা, হে মূসা এদের যেমন কেমন সুন্দর জাঁকজমকের মূর্তি পূজা করছে আমাদের একটা মূর্তি বানিয়ে দাও না কেন? বলেন কি মারের দরকার, দেখেন একটু আগে দেখলো যে ডুবি মূল্য আল্লাহ হুকুমে ফেরাউন, যে ফেরাউন এত নির্যাতন করেছে ছোট্ট বাচ্চাগুলো মায়ের সামনে দুটুকরা করেছে, এই জালেমকে আল্লাহ ডুবি শেষ করে দিল। এ দেখার পরেও আল্লাহ পর ওদের বিশ্বাস দৃঢ় হচ্ছে না, ভাবছে এই মূর্তির ওসিলে দোয়া করলে হয়তো আল্লাহ শুনবি, কি মারের দরকার দেখেন। ইব্রাহিম মুসা দুঃখ করে বলছে ইন্নাকুম কওমুন তাজহালুন, তোরা তো একটা মূর্খ জাতি, তোরা আমরা কি করে বুঝাবো, দেখলি না আল্লাহ আসে কিনা, এরপরও মূর্তি মূর্তি করিস, মূর্তিটা ঝোঁকে আর তোমার শয়তান এমনকি উস্কে দেয়, ওই দিকে মানুষ ঝোঁকে। প্রশ্ন করেন হাল ইয়াস মাউনকুম ইজ তাদুন আও ইয়ান ফাউনকুম আও ইয়াদুরুন, এ কিন্তু আমি বলছি ভাষাটা কিন্তু ইব্রাহিমের ভাষা, ও বলেছিল উনি কঙ্কনি বলেছেন হাল ইয়াস মাউনকুম, হে আমার কম, এই যে মূর্তি পূজা করো তোমরা, ওরা কি তোমাদের কথা শুনতে পায়? আউয়ান ফাউনকুম আও ইয়াদুরুন, ওরা কি তোমাদের কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে? কলু বল বজদনা, বল ইব্রাহিম তো যাই বলো, বাপ দাদা 1400 কাজ করে আসছে তাই করছে। একই কথা মুসাকেও শোনানো হয়েছে, কোনো লাভ হয়নি। মুসা শ্রেষ্ঠ এত দুঃখ পেয়েছিলেন তো তিনি বললেন দেখেন, হে আমার কম তোমরা আমাকে এত কষ্ট দিচ্ছ কেন, লেমাত উজুনানি এত কষ্ট দিচ্ছ কেন, অকাত তালামুন আন্নি রসুল্লাহ, অথচ তোমরা জানো তো আমি আল্লাহ রসুল, আমি কখনই বাতিলের সঙ্গে আপোষ করবো না, এত বলে তো উল্টো আমাকে কষ্ট দিচ্ছ। এসব নবীদের ইতিহাস জানা দরকার, দয়া করে বইগুলো পড়বেন একটু বাড়িতে গিয়ে। এবার আসেন শেষ নবীর জায়গায় চলে আসে, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, এমনকি আধুনিক খ্রিস্টানদের কাছেও যিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে, 100 মানুষের শ্রেষ্ঠ মানুষ হিসাবে তাদের কাছে তিনি পূজিত হন। আরো চমৎকার কথা হচ্ছে এই, বিলেতে যত বড় বড় আইনের কলেজ আছে, বিশেষ করে লিঙ্কনস ইন যেটা খুব নাম করা, যেখানে কায়েদে আজম মিস্টার জিন্নাহ ছাত্র হয়েছিলেন, তার জীবনীতে এটা পাওয়া যায়, তিনি বিলেতে গিয়ে কোন কলেজে পড়বেন তাই খুঁজতেছিলেন, ল কলেজ। এখানে গিয়ে তিনি তাকিয়ে দেখলেন যে ল কলেজের সামনে একদবার মাথার উপরে লেখা আছে পৃথিবীর শ্রেষ্ঠ লয়ার হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা দেখে বললাম এখানেই পড়ব, আর কোথাও পড়ব না। খ্রিস্টানদের আইন কলেজে আমাদের নবী মোহাম্মদের নাম সসম্মানে সশ্রদ্ধ চিত্তে সরিত হচ্ছে, বরিত হচ্ছে। আমি মোহাম্মদ আলী, তুমি এখানেই ছাত্র হওয়া উচিত। বিলেতের গোলটেবিল বৈঠক হচ্ছে, উপমহাদেশের স্বাধীনতা নিয়ে আলোচনা হবে, সেখানে স্বাধীনতা সংগ্রামী মাওলানা মোহাম্মদ আলী সেখানে গিয়েছেন। আলোচনার এক ফাঁকে তিনি লাইব্রেরিতে চলে গেছেন, গিয়ে দেখলেন যে সমস্ত লাইব্রেরির বইয়ে ঠাসা, কিন্তু সবার উপরে এক লাইনে মাত্র একখানা বই। উনি লাইব্রেরিয়ানকে বললেন, ওই একখানা বই যেটা উপরে দেখছি ওইটা আমাকে পেড়ে দাও। লাইব্রেরিয়ান মুসলিম মুসলে হাসছে আর বলছে, আপনার মাথায় টুপি, গায়ে শেরওয়ানি, আপনি তো মাওলানা মুসলমান বলে তো মনে হয়। হ্যাঁ আমি তো মুসলমানই বটে। বলে ও তো আপনাদেরই ঘরের জিনিসটা কি, দ্যাট ইজ দ্য কোরআন, দ্যাট ইজ দ্য ফাউন্টেন হেড অফ অল সায়েন্সেস, ওটাই তো কোরআন, ওটাই তো নিজের সমস্ত বিজ্ঞানের বইয়ের উৎস, আর কি শুনতে চান, লজ্জা লাগে না একটু মুসলমান হয়ে। খ্রিস্টানরা যে কোরআনকে সম্মান করল, খ্রিস্টানরা কলেজ বানিয়ে যে মোহাম্মদকে সর্বোচ্চ আইনজ্ঞের আসন দিল, আর বাংলাদেশের মুসলমানরা সেই আইনজ্ঞকে রেখে কোথাকার কোন লেডি জাস্টিস থেমিসের মূর্তি বসাচ্ছে সেখানে, ধিক ধিক এই সমস্ত আইন কর্মকর্তাদের, ধিক এই সব তো গভর্নমেন্টের যারা এগুলিকে হজম করে, এখন পর্যন্ত হটিয়ে দেয় নাই। ডিসেম্বরে টাঙ্গিয়েছে গোপনে, রাতের অন্ধকার কেউ টের পায়নি, জাতীয় সংসদে কোনো আলোচনা হয়নি, কিছুই হয়নি, সেটা এখন পর্যন্ত দুমাস কিন্তু টিকে থাকে সেখানে। ইসলামী দলগুলি প্রতিবাদ করছে, আপনারা বলছেন এরা স্বাধীনতা বিরোধী, এদের স্বাধীনতার চেতনা হারিয়ে গেছে। আরে বেটা, স্বাধীনতার চেতনাকে মূর্তি বোঝা নাকি? কে কাকে বলবেন? হাতে ক্ষমতা পেলে মানুষের হুঁশ থাকে না, তিনবার পায়খানা, চারবার ডায়রি হলে যে চলে যায় সোজা তার লাশ হয়ে সিঙ্গাপুরে যায় চিকিৎসা করার জন্য, এরা এবার লম্বা লম্বা কথা বলে। শেষ নবীর যুগে এই ঘটনার পুনরাবৃত্তি হল। তিনি বলেন, হে আমার কম, তোমরা তো কুরাইশ বংশের লোক, তোমরা তো নবী ইব্রাহিমের সন্তান, তোমরা কেন মূর্তি পূজা করবে? যে ইব্রাহিম সারা জীবন মূর্তি ভেঙেছেন, মূর্তি ভাঙার জন্য তাকে কত পরীক্ষা দিতে হয়েছে, তাকে আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, সেই ইব্রাহিমের সরাসরি রক্ত সন্তান হয়ে তোমরা মূর্তি পূজা করছ? জবাব দিল, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, হে মোহাম্মদ, আমরা বললো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওরা তো বলেনি, আমরা তো ওই মূর্তিগুলো পূজা করি না, ই তো একটা ওসিলা মাত্র, এদের ওসিলে আমরা আল্লাহ নৈকট্য হাসিল করি। এবার শোনেন স্বামী বিবেকানন্দের কথা কেমন সুন্দর মেলে যাচ্ছে। উই আর নট ওয়ার্শিপ দ্য আইডল বাট আইডিয়াল অফ রিলিজিয়ন। স্বামী বিবেকানন্দ বলছে, আমরা কোনো মূর্তি পূজা করি না, বরং ধর্মের আদর্শের পূজা করি। কি পাকা পাকা কথা, বেটা মূর্তি ভেঙে ফেলতে দেব, তো মনে মনে আদর্শ কর, তা তো করবে না। জশন আল্লাহদের অবস্থায় তাই, একটু আগে শুনলাম ভালো হু হু করে করে মাইক পাক বাজে চলে যাচ্ছে ট্রাকিং এর, শুনছেন আপনারা? ওর অন্তরের মধ্যে আল্লাহ নেই, হু হুর মধ্যে আল্লাহ আছে। হু হু করে যা চিত্তাতে পড়ে যাও বলে ফানা ফেললে হয়ে গেছে, কি মারির দরকার? আল্লাহর বিধান নিয়ে খেলা হচ্ছে, একটি কথাও নাই, হুগরে মাইক বেজে সারা রাস্তা ঘোরাচ্ছে, আমার কতই না আসে কে রসুল। হতভাগা মুসলমান বাহ্যিকতা নিয়ে ব্যস্ত, আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত, আন্তরিকতা হারিয়ে গেছে, আত্মা নেই, আত্মাহীন একটা মানুষকে যেন আমার লাশ বলি, চেতনাহীন এসব মুসলমান ঠিক লাশের মতো অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাসূলের জবাব দিছিলেন তার কওমের নেতারা এটাই, মা না আবুদুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরাও বলছি ঠিক একই কথা, আমরা মূর্তি পূজা করি না, আমরা কবর পূজা করি না, বরং এদের ওসিলে আমরা আল্লাহর কাছে মুক্তি চাই। তাদের উত্তর আর আমাদের মুসলমানদের উত্তর কি একই হয়ে যাচ্ছে না? আল্লাহ রাসূল মক্কা জয় করলেন, রাজনৈতিক ও সামরিক উভয় ক্ষমতার তিনি মালিক। ঢুকলেন তিনি কাবা গৃহে, ঢুকিয়ে বেরিয়ে আসলেন, একই কাবা ঘর ভর্তি মূর্তি, ইব্রাহিমের প্রতিকৃতি, ইসমাইলের প্রতিকৃতি, ইবনে আব্বাসের একটা বন্ধু আছে মরিয়মের প্রতিকৃতি সেখানে ছিল। তিনি ওই দৃশ্য দেখে বললেন, কাতালাল্লাহু লাকাদ আলিমু মাস্তাক সামা বিহা কাত্ত, আল্লাহ এদের ধ্বংস করুন, ওরা ভালো করে জানে যে কখনোই ইব্রাহিম ইসমাইল মরিয়াম এরা কখনোই মূর্তি পূজারী ছিল না, এদের হাতে কখনোই ভাগ্য তীর ছিল না। আজকে আমাদের থেমিস দেবীর হাতে হল দাড়িপাল্লার ভাগ্য তীর, উনি ন্যায় বিচারের প্রতীক, আর তখন ছিল ইব্রাহিম ইসমাইলের হাতে ওই একই প্রতীক। তাই আল্লাহ রাসূল ধ্বংস কামনা করে বলছেন আর কুরাইশদেরকে, কাতালাল্লাহ আল্লাহ ধ্বংস করুন, কখনোই ইব্রাহিম ইসমাইল মূর্তি পূজারী ছিলেন না। মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, ইব্রাহিম কখনোই ইহুদি ছিলেন না, তিনি কখনোই নাসারা ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। এবার তিনি লাঠি দিয়ে একটা পর একটা ভাঙতে শুরু করলেন আর বলছেন, জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসে গেছে, বাতিল দূরীভূত হয়েছে, বাতিল এমনি করে চিরদিন দূরীভূত হয়েই থাকে। বিলালকে ডাকলে, বিলাল ওসামা চলে আসো, বালতি ভরে পানি নিয়ে আসো, সমস্ত মূর্তি ধুয়ে ফ্রেশ করে মুছে সাফ করে ফেলে দাও। কাবা সাফ করা হলো, এবার তিনি কাবা ঘরে ঢুকলেন এবং কাবার ঘরের মধ্যে চার কোনা চারিপাশে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর ধ্বনি দিলেন। এই যে আমরা তকবীর দেই না, এর মধ্যে ইতিহাস আছে, শিরকের বিরুদ্ধে মুসলমান আল্লাহ ভগবত দিয়ে যে শক্তি পায়, কোনো কথা বলে সে শক্তি মুসলমান পায় না। আপনি যতই নতুন নতুন স্লোগান বের করেন, আল্লাহ ভগবত স্লোগান মধ্যে মুসলমানের যে শক্তি সঞ্চারিত হয়, পৃথিবীর কোন শক্তি তার সঙ্গে টিকতে পারে না। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল স্লোগান কি ছিল, সাবিকু ইলা জান্নাতিন আরদা ইয়া ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরদা সামাওয়াত ওয়াল আরদ, হে মুসলিম সেনাবাহিনী তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে চলো আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যাপ্ত। এই একটা কমান্ড পাওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যালঘু মুসলিম বাহিনী ঝড়ের বেগে হামলা করলো মুশরিক বাহিনীর বিরুদ্ধে, ধুলার মধ্যে উড়ে গেল, কোথায় কেউ খুঁজেই পায়নি তাদের, সব হারিয়ে গেল। অথচ মিশরের মুসলমানরা যখন যুদ্ধ করছে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময়, তখন তারা বলছে তোমরা এগিয়ে চলো, তোমাদের সামনে আছে অমুক মূর্তি, মুসলমান এরাও মুসলমান। তারা ফিরাউনের বিশাল দেহ বানিয়ে মূর্তি বানিয়ে কায়রোর রাজপথে টাঙিয়ে রেখে বলছে, ফিরাউন আমাদের জাতীয় বীর, কারা করছে, এ তথাকথিত মুসলমান। ফলে তাদের ভাগ্যে ফিলিস্তিন যুদ্ধে পরাজয় এসেছে এবং সেই অবমাননাকর শাস্তি তারা আজও ভোগ করছে। যদি সেদিন তারা আল্লাহর নামে যুদ্ধ করত, আল্লাহর গায়বী মদদে হয়তো তারা জিতে যেতে পারত, কারণ ইসরায়েলের চাইতে অনেক অনেকগুণ বেশি সৈন্যের অধিকারী ছিল মুসলিম বাহিনী, পুরো মধ্যপ্রাচ্যের সব প্রায় সব দেশ সেখানে ছিল, হেরে গেছিল, কারণ তারা আল্লাহকে মানেনি, সামনে কোন নর্তকীর ছবি দিয়ে যুদ্ধে উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করেছিল। ঠিক চলে যান ওহদের যুদ্ধে, এদিকে মুসলমানরা আল্লাহর নাম যুদ্ধ শুরু করছে, আর ওদিকে আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দার নেতৃত্বে 15 নর্তকী মহিলা নিয়ে সামনে দাঁড় করিয়ে দিয়েছে, তারা নেচে গেয়ে গুদিয়ে তাদের সৈন্যদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছে, ওটা চলে নাকি? বন্ধুরা আমার, মূর্তি পূজা কশ্চিন কালে মানুষের মধ্যে কোন উদ্দীপনা আনিয়ে দিতে পারে না, অদৃশ্য গায়েবী মদত কামনা থাকে, আল্লাহর শক্তির দিকে তার যখন আগ্রহ থাকে, আল্লাহর মহাশক্তি তখন তার সামনে থাকে, দুনিয়ার সশক্তি তার কাছে তুচ্ছ বলে গণ্য হয়। মানুষকে সেই মহাশক্তির উপাসী বানানোই হল ইসলামের মূল তাওয়াত, এটাকেই বলে তৌহিদ। এই তৌহিদ থেকে যখনই মানুষ বিচ্যুত হবে, সে শিরকের মহাপাতকে নিক্ষিপ্ত হবে এবং জান্নাত থেকে সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, তাকে কেউই ঠেকাতে পারবে না। আল্লাহর ভাষায় মিম্মা খতিআতিহিম উগরিকু, পাপের পাপ রাশির কারণে তাদেরকে আমরা ডুবিয়ে মেরে শেষ করে দিয়েছি, আমরাও ঠিক আল্লাহর গজবে ডুবে শেষ হয়ে যাব। একটা পর একটা গজব আসতেই আসে, দেখেন না কোথায় জিকা ভাইরাস, কখনো ইবোলা, কখনো কি সব আসে, নাম তো জীবনে শুনি এগুলো আমরা, কোন কলে আমাদের চৌদ্দুর শেষের নাম শুনিনি, এই সবগুলো আসে, আসমানি গজব জমিনি গজব। কালকে পেপারে দেখলাম পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীদের নগরীর দশটার মধ্যে ফার্স্ট স্ট্যান্ড করেছে দিল্লি, সেকেন্ড স্ট্যান্ড করেছে ঢাকা। তার মানে আপনি যতই ট্রান্সমিটিং বাড়ি করেন, নাকে তো সে বিষ ঢুকবে, বাসার তো উপায় নেই। ওদিকে মাটির তলে আর্সেনিক, আসমানে হল দস্তা আজেবাজে জিনিস, যেগুলো নাকে ঢুকলে আপনি শেষ। ডাক্তার সাহেবদের কোনো ক্ষমতা নেই এইসব রোগ থেকে মানুষকে ঠেকানো। অতএব সাবধান হও, আল্লাহকে ভয় করো, এই পৃথিবীটাকে ধ্বংস করো না, পৃথিবীকে তার আপন গতিতে চলতে দাও। তোমার চাইতে বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহই বেশি দয়ালু, বিশ্বাস করেন? কি করে দেশের মানুষের রুজি হবে, ভালোভাবে চলবে, তা আল্লাহ ছেড়ে দাও, তোমার কিছুই করা লাগবে না। সুন্দরবন ধ্বংস করছ, পদ্মাকে হত্যা করলে, তিস্তাকে হত্যা করলে, এরপর বলছে রাজনীতি দেশে উন্নতি হবে, তোমার হাতেই দেশ ধ্বংস হচ্ছে, তুমি আধুনিক যুগের ফেরাউন এবং নমরূদ। অতএব সাবধান হয়ে যাও। আমাদের বাপদাদারা এর চেয়ে সুখে বসবাস করত, এখন যে কষ্টের মধ্যে আমরা আছি, হিসাব পেয়ে বেরিয়েছে পত্রিকায় পৃথিবীর 99 ভাগ মানুষের রুজি খাচ্ছে মাত্র 1 ভাগ লোকে, আর সেই 1 ভাগের মধ্যে আরো কমে যে এখন মাত্র 8 জনের কাছে সমস্ত রুজি দাঁড়িয়ে গেছে। এরপরও তোমরা বলছো অংশগ্রহণমূলক গণতন্ত্র, অংশগ্রহণমূলক পুঁজিবাদ চলছে, লজ্জা করো না তোমাদের। সব বাচ্চা দিয়ে তবগের ফিরে এসো ইসলামের কাছে, ইসলামী অর্থনীতি একমাত্র মানুষকে বাঁচাইতে পারে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নিম্ন নিজেদের অর্থনীতি বের করে দিয়ে মানুষের শান্তি নিয়ে আসতে পারে। অথবা আল্লাহর কাছে তবগে তুবু ইলাল্লাহ জামিয়ান আইহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন হে মানুষ, হে মুসলমানরা, জামিয়ান সকলেই তোমরা তওবা করো আল্লাহর কাছে, তাহলে তোমরা তুফলিহুন সফল কাম হতে পারবে। তওবা কিন্তু আমাদের ভাগ্যে জোটে না, বিশেষ করে আলেম সমাজ তারা খালি তওবার ওয়াজই করে, এরা জীবনেখন তওবা করে না। অধিকাংশ আলেমই পদভ্রষ্ট আর অধিকাংশ নেতাই পদভ্রষ্ট, এদের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব খুব সাবধান, আল্লাহ কিন্তু কঠিন ধমক দিয়েছেন, অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, সূরা নূর 31 আয়াত পড়ে দেখেন। তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে এসো। জামিয়ান মানে কি বুঝতে পারছেন না? একেবারে মোটে করে না থাকো, সব ফিরে এসো, তাহলেই তোমরা সফল কাম হবে। আর আমরা বলছি তুবু ইলাল্লাহ গণতন্ত্র, জামিয়ান তাআল্লাকুম তুফলিহুন, ফিরে এসো, আমার নেতৃত্ব মেনে নাও, তাহলে তোমার সফল কাম হবে। বেটা তুমি কোথার কে? কোরআন হাদিস যেখানে মুসলমান হবে সেখানে, মুসলমান কোন মানুষের দাবিদার করতে পারে না। আমি বড় হতে পারি, ভুল আমারও হবে, ভুল আপনারও হবে, ভুলের দিকে আমাকে যেতে হবে না। নির্ভেজাল, নির্ভুল, অভ্রান্ত সত্যের উৎস আল্লাহর ওহি, যা রয়েছে পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে, এটা মেনে নিতে আপত্তি কোথায়? কারণ ওটা মানলে একাই শোক খাওয়া যায় না, লোককে দিতে হয়, জাকাত দেওয়া লাগে, সাদকা দেওয়া লাগে, যা আয় করবো তো 2.5% দিয়ে দেবো, তো থাকলো ওটা কি? ব্যাংক চালাচ্ছেন, দুনিয়ার মানুষের সুদ খেয়ে কি শেষ করে দিচ্ছেন? চোরগুলোর একটা শাস্তি নেই? ইসলামী হুকুমত হলে ওই বড় চোরগুলো সব হাত কাটা হয়ে যেত। হলমার্ক 4,000 কোটি টাকা চুরি করছে, অর্থমন্ত্রী বলে কিছুই না, অল্প করে টাকা, কি চমৎকার। আর আপনি একটা কৃষক কৃষি ঋণ নিয়েছেন, 9,00,000 মামলা ঘাড়ে চাপা আছে এখন, এই গত 2016 হিসাবে 9,00,000 মামলা কৃষকদের বিরুদ্ধে, কৃষকদের এমনি মাজা ভেঙে যাচ্ছে, তারা কোনো মাথা উঁচু করতে পারে না, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, বড় লোকদের বিরুদ্ধে মামলা দেন না কেন? 56,000 কোটি টাকা তারা মেরে খেয়েছে ব্যাংক থেকে, ওদের কেন কেন মামলা দেন না? কিন্তু ওদের মামলা দিলে আমার রাষ্ট্রই থাকবে না, আমার গদিই থাকবে না, ভাবখানা চাই জি না, এসব চলবে না। এই জন্য আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছেন, জানো ইহুদি নাসারা মাকজুব কেন হয়েছে? তাদের মধ্যে যারা বড় লোক যখন পাপ করতো তার কোনো শাস্তি হতো না, আর গরিব কোনো অন্যায় করলে তার শাস্তি হতো, এজন্য আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে গাজী বধ এমন শাস্তি তাদের দিয়েছে, কোনো কেরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। হয়নি ওরা বানর? হয়নি? কুত্তা হয়নি শয়তানরা? বাংলাদেশের মুসলমান নেতাদের সব বানর কোনো কোনো জন্য আল্লাহ বানাবে, তখন সব সাইজে যাবে, কিন্তু আল্লাহ এখন বানাচ্ছে না। আপনাদের কিছু পাগল আছে, আল্লাহ করেন পিড়ে পিড়ে, এই জন্যই আল্লাহকে মারে না। মক্কায় কেন গজব নাজিল হয়নি? আপনি তো বললেন মক্কা আল্লাহ কি এত কষ্ট দিয়েছে, কেন হয়নি? আল্লাহ বলছে মারবো কি করে? ও আন্ত হেল্লুম বি হাজাল বালাদ, হে মোহাম্মদ তুমি যে এই শহরে বসবাস করছো, তুমি না থাকলে মারতাম। বাপখান বুঝছে না, একটা মানুষের জন্য মক্কা ধ্বংস করেনি আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, কি সম্মান আল্লাহ নবীর মর্যাদা! তারা বলছেন গরিব মুসলমানগুলো আমাকে কাঁদে, এই গরিব মুসলমানদের কারণে মক্কা ধ্বংস করে নাই, বাংলাদেশ বেঁচে আছে এই গরিব কিছু ইমানদারদের জন্য, ওই সময় তো ধনিক শ্রেণীর জন্য নয়, তোমাদের কোনোই দরকার নেই, সব তোমরা প্যারালাইসিস রুগী মরো, দেখো দেশ চলে কিনা, দেশ আরো ভালো চলবে ইনশাআল্লাহ। আল্লাহর গজবে দেশ ধ্বংস করার আগে নিজেরা তওবা করো। আসুন এরপরে আল্লাহর রাসূল মক্কা জয় করার পরে 19 দিন মাত্র পরে চললেন হুনায়নের যুদ্ধে। নতুন মুসলমান হলো মক্কার নেতারা, ইসলাম কবুল করল। এইবারে রাস্তা যে একটা পূজার জায়গা পড়েছে, নামটা একটা গাছ কুল গাছ, সে কুল গাছে ওরা কল্যাণ বৃক্ষ মনে করত, ওখানে ওরা তরবারি ঝুলিয়ে রাখত, সেই তরবারি ওখানে ঝুলিয়ে রাখলে নাকি তরবারি খুব ধার বেশি হয়, যুদ্ধে নাকি যেতে নাকি, পাগলে বিশ্বাস করে গেলে, কিন্তু ওদের বিশ্বাস এখানে তরবারি ঝুলিয়ে দিলে হতে ওই তরবারি নিয়ে গেলে যুদ্ধে যেতে পারবো, খেয়ে শোনে কার কথা। আর ওখানে গিয়ে বিশ্রাম নিচ্ছে, এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ এই যে আল্লাহ না জাত আনুয়াদ কামালাহম জাত আনুয়াদ, হে আল্লাহ রসুল এদের যেমন জাত আনুয়াদ বৃক্ষ আছে কল্যাণ বৃক্ষ, আপনি আমাদের ঠিক অনুরূপ একটা কল্যাণ বৃক্ষ ব্যবস্থা করে দেন না কেন? তখন আল্লাহ নবী বলছে সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা, তাকুলু না কামা তাকুলো কমে মূসা, তোমরা ওইরকম বলছো যেমন মূসার কম বলেছিল, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা একটা মূর্খ কম। মিলে গেল মূসা কবে আর আমার নবী কবে, মাঝখানে কয় হাজার বছর ডিফারেন্স, কথা কিন্তু ঠিকই মিলে গেছে। এজন্য বলে মানুষের চরিত্র অপরিবর্তনীয়, আর এই একই কারণে আল্লাহর বিধানও অপরিবর্তনীয়, পোশাক পাল্টাবে কিন্তু চরিত্র পাল্টাবে না। কবে মূসা কি বলেছে, মূসার কম যাই বলেছে, মোহাম্মদই কম ঠিক তাই বলেছে। তারপরে আল্লাহ নবী দুঃখ করে বললেন লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতির অনুসরণ করবে। এ ঘটনা কবে? মক্কা জয়ের মাত্র 19 দিন পরে ঘটনা। এবারে আল্লাহ রাসূলের সংক্ষেপ করে দিই, মৃত্যুর ঘটনা এসে গেল। মৃত্যুর 5 দিন পরে, 5 দিন আগে ওনার 2 স্ত্রী নিজের গল্প করছে, যারা ইতিপূর্বে নাজাশি দেশে গেছিলেন, রোমকরা তো জানেন ওরা মূর্তি পূজা করে, ওদের মূর্তি তো আপনারা ঈশার মূর্তি, মরিয়ামের মূর্তি, তো গির্জাগুলোতে ওরা মরিয়ামের মূর্তি ঈশার মূর্তি ওরা টাঙিয়ে রাখত, ঈশা তো ক্রুশ বিদ্ধ মূর্তি, খুবই জাঁকজমক, তো সেগুলো উম্মে সালামা দেখেছেন বা মারিয়া কিবতিয়া দেখেছেন, ওদের নিজেরা গল্প করছে যে আমরা খ্রিস্টানদের দেশে এই দেখে এসছে। আল্লাহ নবী কিন্তু তখন মৃত্যুসজ্জা, তো মাথা কাপড় মুড়ি দিয়া, এটা শোনার পরে উনি কাপড় উঠে মাথা উঁচু করলেন, উঁচু করে কি বললেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিম রাজুলুস সালেহ ফামাতা ফবনাউ আলা কবরিহি মসজিদা, ওদের মধ্যে কোন সৎকর্মশীল ব্যক্তি যখন মারা যেত তখন তার কবরের উপরে ওরা মসজিদ নির্মাণ করত, সাব্বারু ফীহি তিলকা সুওয়ার, এবং সেখানে ওই ব্যক্তিটির মূর্তি তৈরি করত। উলায়কা শারারু খালকিল্লাহি ইয়াউমুল কিয়ামা, মনে রেখো এরাই কিয়ামতের দিন প্রাণী জগতের নিকৃষ্টতম প্রাণী হিসেবে আল্লাহ পাক ওদেরকে দাঁড় করাবেন। লানাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, আল্লাহ পাক ইহুদি নাসারাদের উপরে লানত করুন, তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদ বানিয়েছে। এখন যারা মূর্তি বানাচ্ছেন, ছবি তৈরি করছেন, রাস্তায় রাস্তায় ছবি ভরে গেল তো না, ডানে বায়ে ছবি আর ছবি, উপায় নেই, আপনাদের বাড়িতেও ছবি আছে, হাদিসগুলো মাথায় রাখেন আর নিজে কত পাকা মুসলমান ঠিক করে রাখেন। এই সবগুলো হাদিস আপনাদের শোনানোর পরে এইবার লাস্টের তিনটা হাদিস শুনে দিই, বুঝতে পারবেন। মৃত্যুর পাঁচ দিন আগে উনি একথা বলে গেলেন, ফলে তার কবর কোথায় হবে ইখতিলাফ শুরু হইল। মাশা সিদ্দিক যে কত বুদ্ধিমতী ছিলেন কল্পনা করা যায় না। উনি বলছেন, যদি সেদিন আমার রসুলের কবর তার ঘরের মধ্যে না হইতো, খোলা ময়দানে হইতো, তা তোমরা সব পূজা করতে, ঠিক না? কত বুদ্ধিমতী, কত দূরদর্শিতা তার মধ্যে ছিল। কারণ আমার সামনে আমার রসুল দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ তুমি আর কবরকে যেন মূর্তিতে পরিণত করো না, যেখানে ইবাদত করা হয়। আর আমি তার স্ত্রী, আমি বলছি আমার রসুল যদি আমার ঘরের মধ্যে তাকে কবর না দেওয়া হতো, তাই গাধা মুসলমানগুলো সব কিন্তু কবর হুমড়িকি পড়তো সবাই, এখানে যে পূজা করতো। পরবর্তীকালে আবু বকরের কবর ওনার পাশেই দেওয়া হলো, কারণ তত একা থাকছে না, দুজন হলো কার পূজা করবে? তারপরে ওমরের কবর ওখানেই দেওয়া হলো, তাই তিনজন হলো, আর কার পূজা করবে? আয়েশার কবর কামনা ছিল যে আমি স্বামীর পাশেই থাকব, উনি পরে দেখলেন যে না, ইসলাম জগতের শ্রেষ্ঠ দুই খলিফা সেখানে আছে, একজন আমার বাপ একজন আমার স্বামী, তবু আমি সেখানে থাকবো না। মানুষ দেখুক যে কোন অবস্থায় মানুষ মানুষকে পূজা করতে পারে না। হতভাগা সেই মুসলমানরাই এখন আবাসে পূজা করতেছে, কে ঠেকাবে বলেন? এবার রসুলের নসিহাত গুলো এবার শোনেন। মুসলমান হিসেবে আশা করে যে যে উঁচু দরে মুসলমান হন না কেন, হাদিসের সামনে সব মাথা করা নষ্ট করা উচিত। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল মালায়েকাতু লা তাদখুলু বাইতান ফীহি তাসাবীর, রাওয়াহু নাসাঈ। নিশ্চয়ই ফেরেশতারা অর্থাৎ রহমতের ফেরেশতারা ওই গৃহে প্রবেশ করে না যেখানে ছবি থাকে, অর্থাৎ ছবির সম্মানের উদ্দেশ্যে টাঙানো থাকে, এই ছবিগুলো নিষিদ্ধ। আপনি রেকর্ড রাখার উদ্দেশ্যে ছবি তুলে অ্যালবামে ভরে রাখেন, অসুবিধা নেই, কিন্তু যদি আপনি সম্মানের জন্য দেখেন, ঝুলিয়ে টাঙিয়ে রাস্তা ধারে দেখছেন না, এগুলো কি অসম্মান করার জন্য? মারান দিয়ে কার মাথা, কার ঘাড়ে কয়টা মাথা আছে, একটা ঢিল মার দেবে ছবিতে, অত সাহস কারো নাই। সম্মানের জন্য এগুলো করা হচ্ছে, এইটাই হলো পূজা, এটাই হলো ইবাদত, এটাই হলো নিষিদ্ধ। قال قال رسول الله صلى الله عليه وسلم ان اصحاب السور يعذبون يعذبون يوم القيامه ويقال لهم احيوا ما خلقتم رواه البخاري ومسلم قيامت الدين সবচেয়ে কঠিনতম আযাব হবে যারা ছবি তৈরি করে এদেরকে। এবং আল্লাহ পাক বলবেন احيوا ما خلقتم, তোমরা জীবিত করো যেগুলোকে তোমরা সৃষ্টি করেছো। পারবে পারবে না? তো অন্য হাদিসে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওমান আজলামা মিম্মান যাহাবা ইখলুকুকা খালকি ফলিয়খলুকু হাব্বাতান ওয়ালিয়খলুকু যাররাতান, রাওয়াহুল বুখারী। তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আমার মতো সৃষ্টি করার চেষ্টা করে? অতএব ক্ষমতা থাকলে একটা ছোট্ট শস্য দানা সৃষ্টি করো, অথবা ছোট্ট একটা পিঁপড়া সৃষ্টি করো, দিই পারবে করবে হে কেয়ামতের মাঠে? এটাও পারবে না। এটা বুখারী হাদিস। এরপরে আল্লাহ রাসূল বলছেন, দেখো, মান সাওবারা সূরাতান উযযিবা ওয়া কুল্লিফা আই ইনফুখা ফীহি ওয়া লাইসা বিনাফিক, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি সাওবারা সূরাতান ছবি তৈরি করবে, ফা উযযিবা, তাকে আযাব দেওয়া হবে এবং বলা হবে ইনফুখা, রূহ ফুঁকে দাও, রূহ ফুঁকবে কি করে? পারবে? চার চারটা হাদিস আপনাদের শুনিয়ে দিলাম, কিয়ামতের মাঠে যেহেতু আমরা কেউ রূহ দিতে পারবো না, অতএব মৃত্যুর আগে ভাগে যত ছবি আছে ঘরে বাইরে সবগুলো আল্লাহর ভয়ে, হাদিসের ভয়ে শেষ করে ফেলে দেন। এগুলো রাখলে আপনি দায়ী হবেন আল্লাহর কাছে, আরেকজন তো হবেন, আপনার কবর কেউ যাবে নাকি? আর কিয়ামত তো মরার পরপরে শুরু হয়, কিয়ামত কি আড়াই দুই দশ হাজার পর হবে নাকি? এক বিজ্ঞানী বলেছে এখনো কেয়ামত হচ্ছে 500 কোটি বছর বাকি, আর ভুলও বাকি, তা আমার আয়ু কি অদিন হবে? আল্লাহ বলছেন, ইন্নাম ইরাউন হু বাইদা ওয়া নারাহু করিবা, এসব পাগলটা বলে যে বহু পরে যে কিয়ামত হবে, আরে আমি তো দেখতে পাচ্ছি খুবই কাছাকাছি তোমার কিয়ামত শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ যখনই মরবে তখনই কিয়ামত শুরু হয়ে যাবে, ঠেলা বোঝবাস কবরে গিয়ে। তো আমরা আল্লাহর কথা মানবো না আপনার কথা মানবো, মহা সমস্যা। অতএব সম্মানের উদ্দেশ্যে কোনো ছবি রাখা যাবে না, মূর্তি যে টাঙানো হয়েছে হাইকোর্টের সামনে সম্মানের উদ্দেশ্যে করা হয়েছে না অসম্মানের উদ্দেশ্যে করা হয়েছে? নিঃসন্দেহ সম্মানের উদ্দেশ্যে, মানে ওনার মতো আমাদের দেশে যেন জাস্টিস ন্যায় বিচার ভালো হয়, যেহেতু উনি লেডি জাস্টিস ছিলেন আমরাও যেন ভালো বিচার করতে পারি। আমার তো মনে হয় সবচেয়ে আমাদের প্রধান বিচারপতি হটিয়ে একটা মহিলা বিচারপতি বসিয়ে দেয়াই ভালো, ইনি লেডি উনি লেডি ভালো মিলবে, ভালো লেডি লেডি বন্ধুত্ব ভালো হয় না? দুঃখ লাগে এখানে যে নিজেরা না বুঝে অন্যকে বোকা বানানোর চেষ্টা করে। জি না, বাংলার মানুষ এখনো সব শেষ হয়ে যায়নি, এখন যতদিন পৃথিবীতে করোনা হাদিস থাকবে ততদিন করোনা হাদিসের পক্ষে লোকও থাকবে, ইসলামকে ধ্বংস করার মানুষ ক্ষমতা কোন রাষ্ট্র শক্তির নাই। আল্লাহ পাক আমাদেরকে মূর্তি পূজার এই শিরক থেকে দূরে থাকা তৌফিক দান করুন, যে কোনো মূল্যে তৌহিদে ইবাদত বাংলা জমিনের প্রতিষ্ঠা লাভ করুক, প্রত্যেক মুসলমানের জন্য প্রতিজ্ঞা গ্রহণ করুন। বিশেষ করে যারা উচ্চশিক্ষিত এবং আইনজীবী তাদেরকে বলছি, দয়া করে আপনার আইনের এই বিষয়টা ইসলামী আইনের পক্ষে নিয়ে আসেন, নিঃসন্দেহে রোমান আইনের চেয়ে আল্লাহর আইন অনেক অনেক অনেক গুণ উত্তম। আল্লাহর আইন নাই বলেই এদেশে যত অশান্তি হচ্ছে, আল্লাহর আইনকে এড়িয়ে দেওয়ার যাওয়ার জন্যই রোমান আইনের দোহাই দেওয়া হচ্ছে। এরপরেও ভাবছি আমরা ভালো মুসলমান, সমস্ত রবীন্দ্র ভক্তদের কাছে চ্যালেঞ্জ করছি, বের করে দেখো তিনি কোথায় রবীন্দ্র কোথাও বলেন নেই যে আমি মূর্তি পূজাকে বিশ্বাস করি। তার অবিস্মরণীয় কবিতা ভাসছে আমাদের সামনে, রথযাত্রা কবিতা পড়েন নেই? রথযাত্রার সমারোহ মহা ধুমধাম, ভক্তরা সব লুটিয়ে পড়ে করেছি প্রণাম, রথ বলে আমি দেব, পথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসে অন্তর্যামী। এর অর্থ কি? রাস্তা দিয়ে রথের মেলা যাচ্ছে আর ভক্তরা সব রথের সামনে গিয়ে লুটিয়ে পড়তেছে প্রণাম করছে, রথ মনে করছে আমি দেবতা, পথ ভাবছে আমি দেবতা, নাহলে আমার কাছে লুটিয়ে পড়ে কেন? মূর্তি ভাবছে আমি দেবতা, মানে আমার সামনে পড়তেছে। আসলে হাসে অন্তর্যামী মানে ওনার দৃষ্টিতে ঈশ্বর হাসতেছে। এর দ্বারা কি প্রমাণ হয় রবীন্দ্রনাথ ঠাকুর মূর্তি পূজারি ছিলেন? রাজা রামমোহন রায় বিখ্যাত হিন্দু নেতা সারা জীবন মূর্তি পূজার বিরোধিতা করে গেছেন। স্বামী বিবেকানন্দ প্রথম দিকে মূর্তি পূজার বিরোধিতা করেছেন, শেষ দিকে আবার পক্ষে একটু ওকালতি করে গেছে রাজনৈতিক কারণে। তো হিন্দুরাই মূর্তি পূজা করে না, তুই বেটা মুসলমান তুই মূর্তি পূজা করবা, তো লজ্জা লাগে না? এরপরে আর কি বলবো। অতএব দয়া করে সাবধান হন, আল্লাহর গজব আসার আগেই নিজেরা হুঁশিয়ার হয়ে যান, মূর্তি নামিয়ে ফেলুন। আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করবে যদি এখন পর্যন্ত আমাদের নেতারা সাবধান না হয়, নেতাদের কারণে দেশের ধ্বংস নেমে আসবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে দিনে হকের পথ দৃঢ় থাকা তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাআলি মুসলিমিন।